نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام محترم حاضرين গতকাল পর্যন্ত সূরাতুল ফাতিহার নামগুলির মধ্যে আসাসুল কুরআন এবং উম্মুল কুরআন নামের আলোচনা হয়েছে। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুস সাবঈল মাসানি, সাবঈনের অর্থ সাত আর মাসানি অর্থ বারবার। সূরাতুল ফাতিহায় সাতটা আয়াত আছে, নাজিল হয়েছে বারবার, নামাজে তিলাওয়াত করতে হয় বারবার। যেহেতু সাত আয়াতওয়ালা সূরা বারবার নাজিল হয়েছে, যেহেতু সাত আয়াতওয়ালা সূরা বারবার নামাজে তিলাওয়াত করতে হয়, এজন্য আল্লাহ এই সূরাকে সাবউল মাসানি নামে নামকরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকাকালে একবার সূরাতুল ফাতিহা নাযিল হয়েছে। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে আবার সূরাতুল ফাতিহা নাযিল হয়েছে। একবার নাযিল হলো না দুইবার? দুইবার। এক নিয়তে আপনি যত রাকাত নামাজ পড়েন, দুই রাকাত নামাজ পড়লে প্রথম রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, দ্বিতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়। অন্য সূরা কিন্তু এক রাকাতে পড়লে আরেক রাকাতে পড়া যায় না। তিন রাকাত নামাজ যদি এক নিয়তে পড়েন, যেমন বিতিরের নামাজ, মাগরিবের ফরজ নামাজ, প্রথম রাকাতেও সূরায়ে ফাতিহা আছে, দ্বিতীয় রাকাতেও সূরায়ে ফাতিহা আছে, তৃতীয় রাকাতেও সূরায়ে ফাতিহা আছে, বারবার পড়তে হয়। চার রাকাত নামাজ যদি এক নিয়তে পড়েন, যেমন জোহরের চার রাকাত, আসরের চার রাকাত, এশার চার রাকাত, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, সব রাকাতেই সূরাতুল ফাতিহা বারবার পড়তে হয়। যেহেতু এই সূরা নামাজের প্রতি রাকাতে বারবার পড়তে হয়, এই জন্য আল্লাহ এই সূরাকে সাবউল মাসানি নামে নামকরণ করেছেন। অন্য সূরা এক নিয়তে যত রাকাত নামাজ পড়া হয়, এই রাকাত গুলির মধ্যে অন্য সূরা বারবার পড়লে নামাজ মাকরুহ হয়, নামাজের সওয়াব নষ্ট হয়ে যায়, আর সূরাতুল ফাতিহা বারবার পড়লেই পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। আমি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে অন্য সূরা যেখানে বারবার পড়ার নিয়ম নাই সেখানে সূরাতুল ফাতিহা আল্লাহ নামাজে বারবার পড়ার নিয়ম দিয়েছেন। এই জন্য এই সাত আয়াতওয়ালা সূরাকে আল্লাহ সাবউল মাসানি নামে নামকরণ করেছেন। ওই সাত আয়াত বিশিষ্ট সূরা যে সূরাকে নামাজে বারবার পড়তে হয়। এখন প্রশ্ন হইল কেন আগের রাকাতে আলাম তারা পড়লে পরের রাকাতে আলাম তারা পড়ার নিয়ম নাই, আগের রাকাতে কুলহু আল্লাহ পড়লে পরের রাকাতে কুলহু আল্লাহ পড়ার নিয়ম নাই, কিন্তু সূরাতুল ফাতিহা আগের রাকাতে পরের রাকাতে তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে সব রাকাতে পড়ার নিয়ম করা হইল কেন? এই কেনর জবাবটা অনেক লম্বা, যেটা আমি আজকে বিস্তারিত ভাবে দিয়ে শেষ করতে পারব না। শুধু দুইটা কারণের দিকে আজকে ইঙ্গিত করব মাত্র। অন্য একদিন বলা হয়েছে বিগত তারিখগুলির মধ্যে যে নামাজের ভিতরে বান্দা আল্লাহর সাথে কথাবার্তা বলে সূরাতুল ফাতিহার মাধ্যমে, এই সুযোগটা বান্দাকে বারবার দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল ফাতিহা বারবার পড়ার ব্যবস্থা আছে। সূরাতুল ফাতিহার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে নামাজে কথাবার্তা বলে। কিভাবে কথাবার্তা বলে তার একটু বিস্তারিত আলোচনা অন্য তারিখে হয়েছে। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার কথার জবাব দিয়া বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। যখন মুসল্লি আর রহমানির রহিম বলে, রাসূল বলেন, আল্লাহ তার কথার জবাবে বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গাইল। যখন মুসল্লি মালিক ইয়াউমিদ্দিন বলে, আল্লাহ সাথে সাথে তার কথার জবাব দিয়া বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান করল। যখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তার কথার জবাবে বলেন, দালিকা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল। এই আয়াতের মধ্যে একটা কথা বান্দা আমার জন্য বলেছে, সেটা হলো সে আমার ইবাদত করে, আর একটা কথা বান্দা তার জন্য বলেছে, সে আমার কাছে সাহায্য চায়। হে আমার বান্দা, তুমি যেহেতু একমাত্র আমার ইবাদত করো আর সাহায্য আমার কাছেই চাও, কাজেই তুমি যা চাইবে তাই তোমাকে দান করে দেব। এই সামান্য উদাহরণের মাধ্যমে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বান্দা সূরাতুল ফাতিহার মাধ্যমে নামাজে আল্লাহর সাথে কথাবার্তা বলে। যেই বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে তার চাহিদা পূরণ করে দেবেন। এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি জানো কি বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? সাহাবি বলেন, রাসূল আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। রাসূল বলেন, শুনে রেখো, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য আছে বান্দা আল্লাহকে লা শরীক জেনে একমাত্র আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে বান্দা, এটা বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। আর আল্লাহর কাছেও বান্দার একটা প্রাপ্য আছে, সেটা হলো আল্লাহ তাকে জান্নাতে দিবেন। আল্লাহর প্রাপ্য হলো ইবাদত, বান্দার প্রাপ্য হলো জান্নাত। তারপরে রাসূল বলেন, যে বান্দা আল্লাহর প্রাপ্য দেবে আল্লাহ তার প্রাপ্য দিয়া দেবেন। মানে কি? যে বান্দা আল্লাহর প্রাপ্য দেবে মানে ইবাদত করবে, আল্লাহ তার প্রাপ্য দেবেন মানে জান্নাতে দিয়ে দেবেন। আর এক হাদিসে উল্লেখ আছে, একটা মেয়ে লোক তার কুলের শিশু কুলে নিয়ে রাসূলের দরবারে হাজির হলো, হাজির হইয়া জিজ্ঞাসা করল, ওগো আল্লাহর রাসূল, আমি একটা কথা জানতে এসেছি। কি জানতে চাও? বলে, আমি জানতে চাই একটা মেয়ে লোক তার কুলের শিশুকে বেশি দয়া মায়া করে না আল্লাহ তার বন্দাকে বেশি দয়া মায়া করে, এটা জানতে চাই। রাসূল বলেন, ভালো রকম স্মরণ রেখো, একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে। এই পর্যন্ত প্রশ্নটাও সহজ, উত্তরটাও সহজ। এরপরে মেয়ে লোকটা এমন একটা কঠিন প্রশ্ন করে বসলো, যেই প্রশ্নের জবাব রাসূল আল্লাহর কাছ থেকে শিখে দিতে হলো। মেয়ে লোকটা প্রশ্ন করে বসলো, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার কোন মেয়ে লোক তো নিজের কুলের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে না, আল্লাহ তো তার অগণিত বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন, তাহলে কে কাকে বেশি দয়া মায়া করলো? কেমন করে বুঝি যে একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বেশি দয়া করেন, বুঝবো কেমন করে? কোন মেয়ে তো তার কুলের শিশুকে আগুনে ফেলে না, আল্লাহ তো তার অনেক বন্দাকে আগুনে ফেলবে। এই প্রশ্ন করার সাথে সাথে রাসূল আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। অনেকক্ষণ পর্যন্ত সেজদায় থেকে আল্লাহর কাছ থেকে জবাব সংগ্রহ করলেন, তারপরে সেজদার থেকে মাথা মুবারক উঠাইয়া বললেন, মেয়ে লোক শোনো, আমি যে বলেছি একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করেন, আমার কথা ঠিক আছে? তোমার শুধু বুঝার বাকি আল্লাহর বন্দা কাকে বলে। রাসূল বলেন, যে আল্লাহর বন্দেগি করে তাকে আল্লাহর বন্দা বলে। এমন একটা বন্দাকেও আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না, যে আল্লাহর বন্দেগি করে না সে আসলেই আল্লাহর বন্দা নয়, তার জন্যই আল্লাহ জাহান্নাম বলেছে। এই ঘটনার মধ্যে কি আমাদের জন্য বুঝার কিছু আছে? আল্লাহর বন্দা কে? এমন একটা বন্দাকে আল্লাহ জাহান্নামে দিবেন না, যে আল্লাহর বন্দেগি করে না সে আসলেই আল্লাহর বন্দা নয়, তার জন্য জাহান্নাম, আল্লাহর বান্দার জন্য জাহান্নাম নয়। যে আল্লাহর বন্দা নয় তার জন্য জাহান্নাম। এই জন্য ওই হাদিসে আল্লাহ রাসূল বলেন, যখন মুসল্লি বলে ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই বন্দেগি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন তুমি যেহেতু একমাত্র আমারই বন্দেগি করো, কাজেই আমার কাছেও তোমার প্রাপ্য আছে, সেটা আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহর কাছে বন্দার প্রাপ্য হলো জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাকে জান্নাত দিয়ে দিবেন, ওই সমস্ত বন্দাকে যারা আল্লাহর প্রাপ্য দিল না, যারা আল্লাহর প্রাপ্য দিল না তাদেরকে আল্লাহ তাদের প্রাপ্য দিয়ে দিবেন, না যারা আল্লাহর প্রাপ্য দেবে তাদেরকে আল্লাহ তাদের প্রাপ্য দেবেন। আল্লাহর প্রাপ্য বন্দেগি, বন্দার প্রাপ্য জান্নাত। এইভাবে যেহেতু সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহর সাথে বন্দার কথাবার্তা হয়, এই কথাবার্তাটা তাড়াতাড়ি কাট আপ হইয়া গেলে ভালো, না চালু থাকলে ভালো? এক রাখাতে পরে অন্য রাখাতে না পড়লে চালু রইল না কাটা হইয়া গেল? এই আলোচনার সৌভাগ্য থেকে যেন বন্দা বঞ্চিত না হয় এই জন্য প্রত্যেক রাখাতে বারবার পড়ার ব্যবস্থা দেওয়া। এই জন্য আল্লাহ এই সুরার নামকরণ করেছেন সূরাতু সাবঈল মাসানি, ওই সাত আয়াত ওয়ালা সুরা, যে সাত আয়াত ওয়ালা সুরা নামাজে বারবার পড়তে হয়। কেন? এক কারণ। দুই নম্বর কারণ, বিগত দিনগুলিতে যে কয়েকটা নামের আলোচনা হইল, আসাসুল কুরআন, উম্মুল কুরআন, এই নামগুলির তাৎপর্যের ভিতরে আলোচনা হয়েছে। ত্রিশ পারা কুরআনে যা কিছু আছে বিস্তারিতভাবে সবগুলি আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে আলোচনা করেছেন সংক্ষিপ্তভাবে। কাজেই সূরাতুল ফাতিহা একবার পড়ার মানে হইল কোরআনে যা আছে সব উল্লেখ করে দেওয়া। সুরাতুল ফাতিহা একবার পড়ার মানে কি? অসম্পূর্ণ কোরআন পাঠ না পরিপূর্ণ কোরআন পাঠ? শব্দের দিক থেকে না মর্মের দিক থেকে? হ্যাঁ, মর্মের দিক থেকে। কোরআনের সবগুলি শব্দ প্রতিদিন পাঠ তেলাওয়াত করার তো সাধ্যই নাই তোমার। কোরআনের সবগুলি মর্ম যে সুরার ভিতরে আছে, এই সুরা যদি বারবার পড়ো, এর মানে হলো তুমি সমস্ত কোরআন বারবার পড়লা। এই মর্মেই অন্য এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার সুরায়ে ইখলাস পড়বে, কুল হু আল্লাহ সুরা পড়বে, এই ব্যক্তি 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাবে। কারণ কি? কারণ হলো যে 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ শব্দগুলি তেলাওয়াত করা তো তার পক্ষে কঠিন ব্যাপার। তাহলে এই পরিমাণ সওয়াব পাবে কেন? সওয়াব পাওয়ার কারণ হলো 30 পারা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের আকীদা বিশ্বাসের আলোচনা করেছে, তৌহিদ, রেসালত, কিয়ামত। আল্লাহর একত্ববাদের আলোচনা, নবী রাসূলগণের আলোচনা, পরকালের আলোচনা। তাহলে সমস্ত কোরআনে আকীদা বিশ্বাস কত প্রকার? সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম প্রকারের আলোচনা হয়ে গেছে। তাহলে হইল কিনা 30 পারা কোরআনের 1/3 হইল কিনা? 1/3 হইল কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, কুল হু আল্লাহ সূরা যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পাইবে। শব্দের দিক থেকে না মর্মের দিক থেকে? ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহা যে একবার পড়লো, সে 30 পারা কোরআন পড়ার কাজ করলো। 30 পারা কোরআন পড়ার কাজ করলো কি? শব্দের দিক থেকে না মর্মের দিক থেকে? কাজে আলামতারা সূরা যদি একবার পড়ি, এরপরে যদি আবারও আলামতারা সূরা পড়ি, একটা জিনিস বারবার পড়লাম কিন্তু অন্য জিনিস বাকি রইল। এক বিষয় বারবার পড়লাম, অন্য বিষয় বাকি রইল। সূরাতুল ফাতিহা একবার পড়লে কোরআনের কোনো বিষয় বাকি রইল না, কোরআনের সবকিছু পরে শেষ করা হলো। কাজে আবার যদি সূরাতুল ফাতিহা পড়ি, আবার সম্পূর্ণ কোরআন পড়লাম, আবার যদি সূরাতুল ফাতিহা পড়ি, আবারও সম্পূর্ণ কোরআন পড়লাম, আবার যদি সূরাতুল ফাতিহা পড়ি, আবারও সম্পূর্ণ কোরআন পড়লাম। কোরআন পড়ে যেমন বারবার খতম করা বারবার সওয়াব, ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহা বারবার পড়লে বারবার সওয়াব। এই দিক থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে সূরাতুস সাবঈল মাসানি নামে নামকরণ করেছেন, বারবার সূরাতুল ফাতিহাকে কোরআনে পড়ার ব্যবস্থা দান করেছেন। আরেক দৃষ্টিকোণ থেকে দেখুন, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এর অর্থ হলো, এই কোরআনে আমি তোমাদের জন্য জান্নাতে যাওয়ার সুজা পথ দেখাইয়া দিলাম। এই সুজা পথটাকে আল্লাহ এই আয়াতে সিরাতে মুস্তাকিম নামে নামকরণ করেছেন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এবং নিশ্চয়ই এটা সুজা পথ। এটা কোনটা? 30 পারা কোরআন। এখানে হাজা বলতে আল্লাহ 30 পারা কোরআন বুঝাইছেন। এই 30 পারা কোরআন তোমাদের জন্য সিরাতে মুস্তাকিম, 30 পারা কোরআন তোমাদের জন্য সোজা পথ, কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার। 30 পারা কোরআনকে যেমন ভাবে আল্লাহ জান্নাতে যাওয়ার সোজা পথ বলেছেন, এই জান্নাতে যাওয়ার সোজা পথ কথাটা সূরাতুল ফাতিহার ভিতরেও বলেছেন। 30 পারা কোরআন পড়লে বিস্তারিত ভাবে পাওয়া যায় জান্নাতে যাওয়ার সোজা পথ, সূরাতুল ফাতিহা একবার পড়লেও পাওয়া যায় জান্নাতে যাওয়ার সোজা পথ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেছেন, আমাদেরকে সোজা পথ দেখাও, জান্নাতে যাওয়ার সোজা পথ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার আরেক নাম রেখেছেন সূরাতুল ওয়াফিয়া। সূরাতুল ওয়াফিয়া অর্থ পরিপূর্ণ, ওয়াফিয়া অর্থ তিসপারা কোরআনে যত বিষয় আছে সকল বিষয় পরিপূর্ণভাবে সূরাতুল ফাতিহার ভিতরে আছে। এই জন্য আল্লাহ এই সূরার এক নাম করেছেন, নামকরণ করেছেন সূরাতুল ওয়াফিয়া, পরিপূর্ণ সমস্ত কোরআনের পরিপূর্ণ বিষয় সম্বলিত সূরা। এই জন্য সূরাতুল ফাতিহাকে নামাজে বারবার পড়ার ব্যবস্থা দেওয়া হয়েছে। আপনারা কি বুঝতে পারলেন আলামতারা বারবার পড়ার মধ্যে আর আলহামদু সূরা বারবার পড়ার মধ্যে ব্যবধানটা? আলামতারা বারবার পড়লে কতগুলি আয়াত বারবার পড়লো কিন্তু বিষয় সবগুলি আসলো না, সূরাতুল ফাতিহা একবার পড়লে সমস্ত কোরআনের বিষয় আসলো, আবার পড়লে আবার সম্পূর্ণ কোরআন পড়ার সমান হইল, আবার পড়লে আবার সম্পূর্ণ কোরআন পড়ার সমান হইল, আবার পড়লে আবার ষোলো আনা কোরআন পড়ার সমান হইল। এই সিরাতে মুস্তাকিম আল্লাহ তিস পারা কোরআন কেও বলেছেন, সূরাতুল ফাতিহার ভিতরেও সিরাতে মুস্তাকিম কথা উল্লেখ করে দিয়েছেন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন সিরাতে মুস্তাকিম কথার অর্থ যে সোজা পথ, খেয়ে যাওয়ার পথ, কোথায় যাওয়ার পথ অন্যদিন আলোচনা হয়েছে, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। কোথাকার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ? দুনিয়ার, যারা দুনিয়াতে এখনো আসেনি তাদের জন্য কোরআনকে ফলো করার কোন নির্দেশই নাই, নাকি নির্দেশ আছে? দুনিয়াতে আসার আগেই কোরআন ফলো করার হুকুম আছে নাই? কাজী যারা এখনো আসেনি তাদের জন্য কোরআন সোজা পথ নয়, দুনিয়াতে আসলে পরে ভাবে সোজা পথ। আর দুনিয়ার থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য কোরআন জান্নাতে পৌঁছার সোজা পথ নয়। আবু জাহাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে না আছে এখনো? তার জন্য কি এখন কোরআন জান্নাতে পৌঁছার সোজা পথ? না। আবু লাহাবের জন্য কোরআন এখন আর জান্নাতে পৌঁছার সোজা পথ নয়। ডক্টর আহমদ শরীফের জন্য কোরআন এখন আর জান্নাতে পৌঁছার সোজা পথ নয়। কাজেই ক্লিয়ারলি বুঝতে হবে আমাদের কোরআন যে জান্নাতে পৌঁছার সোজা পথ কার জন্য? দুনিয়ার মানুষের জন্য। কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার। এতটুকু কথা তো সহজ। তিসপারা কোরআন কে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন, সূরাতুল ফাতিহায় আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন, এর অর্থ হলো দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। অর্থ তো সহজ কিন্তু সুনির্দিষ্ট ভাবে তো আমাদের চিনতে হবে পথটা কোনটা, সুনির্দিষ্ট ভাবে সেই পথটা চিনাবার জন্য মুফাসসিরিন কেরাম সিরাতে মুস্তাকিমের তফসির করেছেন, ব্যাখ্যা করেছেন সাতটা। সিরাতে মুস্তাকিমের তফসির কতটা? সাতটা। এক নম্বর, ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। দুই নম্বর, কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। তিন নম্বর, নবী রাসূলগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। চার নম্বর, সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। পাঁচ নম্বর, শহীদগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। ছয় নম্বর, সালেহগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সাত নম্বর, আহলে সুন্নত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। কথা ব্যাখ্যা হইল। এখন আর একটা কঠিন কথা আপনাদের বুঝতে হবে, আমি আশা করব আপনাদেরকে সহজ বুদ্ধ করে বলার, আল্লাহ তৌফিক দুক সহজে বুঝার। এই মেহরাব থেকে, মেহরাবটা যতটুকু প্রশস্ত, এতটুকু প্রশস্ত একটা রাস্তা, ওই সিঁড়ির মুখ পর্যন্ত যদি সোজা করে বানানো হয় তাহলে এখান থেকে ওখান পর্যন্ত সোজা আরো কোন পথ বানানো যাবে না? অন্য পথ বানাইলেই বাঁকা হয়ে যাবে। তাহলে বলেন পথিকের জন্য তার গন্তব্যস্থল পর্যন্ত সোজা পথ কতটা হয়? একটা। সোজা পথ একটাই হয়, একটার বেশি সোজা পথ হয় না। তবে কেন মুফাসসিরিন কেরামের তাফসীর করলেন সাতটা? ইসলাম ধর্মের ফত দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাফত, কুরআনের ফত দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাফত, নবীগণের ফত একই পথ, সিদ্দিকগণের পত এই পথ, শহীদগণের পত এই পথ, সালেহগণের পত এই পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পত এই পথ, বেকার ঠাট্টা হলো কেন? এই প্রশ্নের সহজ সংক্ষিপ্ত জবাব, ফতের ভিন্নতার কারণে ব্যাখ্যা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা নয়, বুঝাবার সুবিধার জন্য ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। ফত ভিন্ন না বুঝাবার সুবিধার জন্য? ফত এক, ফত একটা, বুঝাবার সুবিধার জন্য। কেউ এইভাবে বুঝাইলে সহজে বুঝে, কেউ ওইভাবে বুঝাইলে সহজে বুঝে, কেউ ওইভাবে বুঝাইলে সহজে বুঝে, বুঝাবার সুবিধার জন্য ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার একটা মাত্রই ফত আছে, সুজা ফত, দ্বিতীয় কোনো ফত সুজা নাই, সবগুলি ফত বাঁকা। এই একটা মাত্র সুজা ফত ছেড়ে মানুষ যেই পথেই যাবে সে বাঁকা পথের প্রতীক হয়ে জাহান্নামে চলে যাবে। এই কথাটার একটা উদাহরণ বুঝেন, সিরাতে মুস্তাকিমের প্রথম ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। দুই নম্বর ব্যাখ্যা হলো কুরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। এবার আপনারাই বলুন, ইসলাম ধর্মের এক পথ আর কুরআনের আরেক পথ না একই পথ? কেউ ইসলামের পথ বললে সহজে বুঝবে পথ একটাই, কেউ কুরআনের পথ বললে সহজে বুঝবে পথ একটাই, কেউ নবীগণের পথ বললে সহজে বুঝবে পথ একটাই, কেউ সিদ্দিকগণের পথ বললে সহজে বুঝবে পথ একটাই, কেউ শহীদগণের পথ বললে সহজে বুঝবে পথ একটাই, কেউ সালেহগণের পথ বললে সহজে বুঝবে পথ একটাই, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ বললে সহজে বুঝবে পথ একটাই। এই পর্যায়ে এসে আমাদের সাতটা জিনিসের পরিচয় বোঝা দরকার। একটা হলো কুরআন ইসলাম কোন জিনিসের নাম, আর একটা হলো কুরআন কোন জিনিসের নাম, এই সবগুলি তো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা। ইসলাম কিসের নাম, কুরআন কিসের নাম, নবীগণ কাদের নাম, সিদ্দিকগণ কাদের নাম, শহীদগণ কাদের নাম, সালেহগণ কাদের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত কাদের নাম? যেহেতু এই সাতটা ব্যাখ্যা সিরাতে মুস্তাকিমের, কাজে সাতটা ব্যাখ্যার প্রতিটি ব্যাখ্যা বোঝা দরকার। কুরআন ইসলাম কাকে বলে, কুরআন কাকে বলে, নবীগণ কাকে বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, পরিষ্কারভাবে চিনলেই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কুরআন যে বলছে এই কুরআন অথবা এই সূরাতুল ফাতিহা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ, চিহ্নিতভাবে বুঝতে পারবেন পথটা কোনটা। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ইসলাম একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ হিসাবে দান করেছেন। ইসলাম একটা ধর্ম, ধর্ম কাকে বলে? আল্লাহর যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান পালন করার নাম এক একটা এবাদত। আল্লাহ নামাজ পড়ার আদেশ করেছেন, তাই নামাজ একটা এবাদত। আল্লাহ রোজা রাখার আদেশ করেছেন, তাই রোজা রাখা একটা এবাদত। আল্লাহ হজ করার আদেশ করেছেন, তাই হজ একটা এবাদত। আল্লাহ যাকাত দেওয়ার আদেশ করেছেন, তাই যাকাত দেওয়া একটা এবাদত। আল্লাহ চুরি করতে নিষেধ করেছেন, কাজেই চুরি না করাও একটা এবাদত। আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন, সুদ না খাওয়াও ইবাদত। আল্লাহ গোশ খাইতে নিষেধ করেছেন, গোশ না খাওয়াও ইবাদত। আল্লাহর আদেশ নিষেধগুলি পালন করার নাম ইবাদত। একটা আদেশ পালন করলাম একটা ইবাদত করলাম, একটা নিষেধ পালন করলাম একটা ইবাদত করলাম। সমস্ত ইবাদতের সমষ্টির নাম ধর্ম, সমস্ত ইবাদতের সমষ্টির নাম ধর্ম। তাহলে আল্লাহর সকল এবাদতের সমষ্টির নাম ওই ধর্ম, আল্লাহর যাবতীয় বিধিনিষেধের সমষ্টির নাম ওই ধর্ম। আদম আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ বিধিনিষেধ আরোপ করেছিলেন, নূহ আলাইহিস সালামের মাধ্যমে বিধিনিষেধ আরোপ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বিধিনিষেধ আরোপ করেছিলেন, মুসা আলাইহিস সালামের মাধ্যমে বিধিনিষেধ আরোপ করেছিলেন, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে বিধিনিষেধ আরোপ করেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিধিনিষেধ আরোপ করেছেন। আল্লাহর বিধিনিষেধ এর সমষ্টির নাম ওই ধর্ম। আল্লাহ প্রদত্ত ধর্মের নাম ওই ইসলাম। আল্লাহ প্রদত্ত ধর্মের নাম ওই। এবার বলেন আদম আল ইসলাম কার দেওয়া ধর্ম প্রচার করলেন? তাহলে উনার ধর্মটার নাম কি? নূহ আল ইসলামের, ইব্রাহিম আল ইসলামের, মুসা আলাইহিসসালামের, ঈসা আলাইহিসসালামের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের। তাহলে ইসলামের ফজ্জে জান্নাতে পৌঁছার সুজাফত ইসলাম কাকে বলে? সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। একটা কথা ক্লিয়ার হইল কিনা দেখেন, সিরাতে মুস্তাকিমের সাতটা তফসির, সাতটা ব্যাখ্যা, এর মধ্যে একটা হইল ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ, সিরাতে মুস্তাকিম। আমি জিজ্ঞেস করলে একটু দয়া করে বলবেন কি ইসলাম, ইসলাম কাকে বলে? সকল নবীর প্রচারিত ধর্মের নাম, সকল নবীর প্রচারিত ধর্মের নাম। ঈসা আলাইহিসসালাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম প্রচার করেননি, মুসা আলাইহিসসালাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম প্রচার করেননি, ইব্রাহিম আলাইহিসসালাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম প্রচার করেননি। অন্য কোন ধর্ম কোন নবী প্রচার করছেন বলার মানে হইল যে তিনি আল্লাহর বিধিনিষেধের কথা প্রচার করছেন না, অন্য কিছু প্রচার করছেন। আল্লাহর বিধিনিষেধ পালনের নাম ধর্ম, এটা সব নবী প্রচার করেছেন। সুতরাং সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। গেল সংক্ষেপে সাত ব্যাখ্যার এক ব্যাখ্যার পরিচয়, ইসলাম কাকে বলে। দুই নম্বর ব্যাখ্যা হলো কুরআনের বর্ণিত পথ, সিরাতে মুস্তাকিমের পথ, কুরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ। কুরআন কাকে বলে? কুরআন বলে আল্লাহর ওই ওহীকে, যে ওহির শব্দ এবং মর্ম উভয়টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহর সেই ওহির নাম কুরআন। যে ওহী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল করা হয়েছে, মর্ম আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, শব্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে, আল্লাহর সেই ওহির নাম কুরআন। কয়েকটা কথা লক্ষ্য রাখতে হবে। এক নম্বর, আল্লাহর ওহির নাম কুরআন। কোন ওহী? যে ওহী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পাঠাইছে। কিভাবে পাঠাইছেন? শব্দ এবং মর্ম উভয়টা। যে ওহী আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পাঠাইছেন শব্দ এবং মর্ম উভয়টা নির্ধারণ করে দিয়ে ওই ওহির নাম হলো কুরআন। আর আল্লাহ যে ওহী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পাঠাইছেন মর্মটা দিয়া শব্দ আল্লাহ নির্ধারণ করেননি, রসুল নিজের শব্দে নিজের ভাষায় প্রকাশ করেছেন, সেইটাও ওহী, কিন্তু ওইটার নাম কুরআন নয়, ওইটার নাম হাদিস। এই কথাটা বুঝলে পরিষ্কার হয়ে যাবে, বোঝা দুইটা জিনিস, ওহী ও আল্লাহর কুরআন, ওহী আল্লাহর কুরআন, কুরআন ও আল্লাহর ওহী, নবীর হাদিস ও আল্লাহর। তাহলে একটার নাম কুরআন কেন আর একটার নাম ওহী কেন? উভয়টারই মর্ম আল্লাহর প্রেরিত, কিন্তু কুরআনের শব্দ আল্লাহর নির্ধারিত আর হাদিসের শব্দ রাসূলের নির্বাচিত। এই যা বেশ কম কুরআনে আর হাদিসে। সুতরাং সিরাতে মুস্তাকিমের দুই নম্বর ব্যাখ্যা যে কুরআনের বর্ণিত পথ, ইসলাম ধর্মের সুজা পথ, এর মানে হলো তিস পারা কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ এবং মর্ম সবগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নাযিল করে দুনিয়ার মানুষকে যেই পথ প্রদর্শন করেছেন সেই পথটা হলো দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। প্রশ্ন জাগতে পারে, তাহলে হাদিসের কি দরকার? তাহলে হাদিসের কি দরকার? হাদিস কুরআন বহির্ভূত কিছুই নয়, ত্রিশ পারা কুরআনের এই ব্যাখ্যা মাত্র। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, হাদিস কুরআনের বাইরা কোনো কিছু না, কুরআনের এই ব্যাখ্যা মাত্র, কুরআনের এই ব্যাখ্যা মাত্র। হাদিস কিভাবে কুরআনের ব্যাখ্যা করে এর একটা উদাহরণ দিয়ে শুনে, অন্যদিনও বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াতে কোন মাসে রোজা রাখা ফরজ পরিষ্কার ভাষায় বলেছেন, শাহরু রমাদান, রমজান মাসে রোজা রাখা ফরজ। কিন্তু রমজান মাস আসলে কতদিন রোজা রাখতে হবে কথাটা আল্লাহ পরিষ্কার বলেননি কুরআনে। অনেক কথাই আল্লাহ কুরআনে পরিষ্কার বলেননি। এই জিনিসটা অনেকের না বুঝার কারণে অনেক রকমের ভুল বুঝাবুঝিতে আছে। বর্তমান সমাজে অনেক বুদ্ধিমান, নিজেকে নিজে যারা বুদ্ধিমান মনে করে এমন অনেক বুদ্ধিমান পাওয়া যায় যারা বলে কোরআন হাদিস যথেষ্ট। কোন কোরআন যথেষ্ট? যে কোরআনে কতদিন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে উল্লেখ নাই, এই কোরআন কেমনে যথেষ্ট হইল বলো? যেই কোরআনে পাঁচ বেলার নামাজের সময় টাইমের নামই নাই, পাঁচ বেলার নামাজের টাইমের নাম ওই যে এই কোরআনে নাই, এই কোরআনই তোমার জন্য যথেষ্ট? তাহলে কোরআন কিভাবে যথেষ্ট হইল, তাহলে হাদিসের কি দরকার? এই এই রকমের ধারণা ভুল। যারা বলে আমার কোরআন হাদিস যথেষ্ট আর কিছু লাগে না, না, কোরআন বুঝার জন্য হাদিস লাগে, কোরআন বুঝার জন্য হাদিসের ব্যাখ্যা লাগে, আর হাদিস বুঝার জন্য মজহাবের ইমামগণের ব্যাখ্যা লাগে। কোরআন বুঝার জন্য কিসের ব্যাখ্যা লাগে? হাদিস বুঝার জন্য অনেক কথা কোরআনে নাই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, অনেক কথা হাদিসে নাই ইমামগণের মজহাবের ইমামগণের ব্যাখ্যায় পাওয়া যায়। এর দুইটা উদাহরণ শোনেন, কোন মাসে রোজা রাখতে হবে এইটার সমাধান কোরআনে পাওয়া যায়, পাওয়া যায়। কোন মাসে রোজা রাখতে হবে এই প্রশ্নের সমাধান কোরআনে পাওয়া যায়, কিন্তু রমজানে কতদিন রোজা রাখতে হবে এর কোন সমাধান কোরআনে নাই। আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, গোনা বাসা কয়েকদিন। গোনা বাসা কয়েকদিন বলতে কোন সংখ্যাটা বুঝায়? কোন সংখ্যা বুঝায়? বুঝায় না, অস্পষ্ট ভাবে বলেছে, সুস্পষ্ট নয়। তাহলে কতদিন রোজা রাখবো এই প্রশ্নের সমাধানের জন্য কোরআন যথেষ্ট না? আরেকজনে প্রশ্ন করে কোরআনকে আল্লাহ যথেষ্ট করে দিলেন না কেন? এটাও একটা প্রশ্নই, কোরআনে আল্লাহ সব সমস্যার পরিষ্কার সমাধান দিলেন না কেন? এটাও বুঝেন আসলো যখন কথাটা, মানব জীবনে একটা দুইটা সমস্যা আছে না অসংখ্য অগণিত সমস্যা আছে, সবগুলির পরিষ্কার সমাধান কোরআনে দিলে কোরআনের এডিশন গুলি লক্ষ লক্ষ এডিশন হইতো, বিশাল গুদামে ও কোরআনের জায়গা হইতো না। এত বড় বিশাল কোরআনের এডিশন দেখলে মানবে দূরের কথা জীবনে কোনোদিন ছয় বারও রাওয়াজ করত না। এছাড়া অনেক ব্যাপার এমন আছে যে এই ব্যাপারগুলি যদি কোরআনে সুস্পষ্ট বিধান বর্ণনা করে দেওয়া হয় আল্লাহ ইচ্ছা করলে দিতে পারবেন, কিন্তু সমস্যা দাঁড়াবে তোমার জন্য। বিভিন্ন কারণে আল্লাহ কোরআনের সব সমস্যার সমাধান পরিষ্কার ভাষায় দেন না, হাদিসের ব্যাখ্যার উপর ছেড়ে দেন। অনেক ব্যাপারে রসুল হাদিসের সব সমস্যার সমাধান পরিষ্কার ভাবে দেন না, মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণের উপর ছেড়ে দেন। যেমন রমজান মাস আসলে কতদিন রোজা রাখতে হবে, যদি আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিতেন 30 দিন রোজা রাখতে হবে, তাহলে যেই বছর 29 রমজানের 29 তারিখে ঈদের সাদ দেখা যাইত সেই দিন তো সেই বছর তোমার 30 সংখ্যা যাইত কোথায়? এই 30 সংখ্যাটা পরিষ্কারভাবে কোরআনে বললে আমাদের ঈদের দিনেও রোজা রাখতে হইতো কিনা? হ্যাঁ, রমজানের 29 তারিখে সাদ দেখা গেল, অথচ কোরআনে আল্লাহ 30 রোজা রাখার কথা বলে দিলেন। এখন 30 কিভাবে হবে? ঈদের দিন রোজা রাখা ছাড়া এই 30 সংখ্যা পালন করার কোনো পথ থাকবে না। কাজেই তোমরা যেন আমার সুস্পষ্ট কথার দ্বারা এমন সমস্যার সম্মুখীন না হও, এই জন্য আমি কোরআনে অনেক বিষয় সুস্পষ্ট ভাবে বলিনি, রসুলের হাদিসের ব্যাখ্যার উপর ছেড়ে দিয়েছি। এইসব কথা অনেকে না জানার কারণে আজকাল যত ধরনের পণ্ডিতের আবির্ভাব হইতেছে এর কোন সীমা সংখ্যা নাই, এগুলি কিচ্ছুই বুঝে না একজন পণ্ডিত। আমার জন্য কোরআন হাদিস দলিল হিসাবে যথেষ্ট, কোরআনের একটা সুরাও বুঝবো দূরের কথা সহি করে ভরতে পারে না, কত বড় পণ্ডিত কি মনে করেন আপনারা? কোরআনের ছোট্ট খাটো একটা সুরা সহি শুদ্ধ ভাবে পড়তে পারে না, বুঝবো দূরের কথা, একই আমার দলিল হিসাবে কোরআন হাদিস যথেষ্ট। তুমি কোরআন কি বুঝো? কথা বুঝলেন কিনা দেখেন, এই জন্য অতিরিক্ত পণ্ডিতি ভালো নয়, অতিরিক্ত পণ্ডিতি ভালো নয়, বরং আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যা জানো না তা যে জানে ওই ব্যাপারে তাকে ফলো করো, তুমি যা জানো না যে ব্যাপার জানো না এই ব্যাপার যে জানে তাকে ফলো করো। বর্তমান দুনিয়াতে এমন একজন আলিমও নাই যে ইসলামের সকল বিধান জানে, একজনও নাই। বর্তমান দুনিয়াতে এমন একজন আলিম নাই যে ইসলামের সকল বিধান জানে। যদি আপনি জিজ্ঞাসা করেন বলতে হবে, বসুন আমি কিতাব দেখে বলবো। ও কিতাব থেকে বাইর করে বলবে, নিজে জানে না। তাই গোনা বাসা কতক দিন রোজা রাখতে হবে কথাটার ব্যাখ্যা হাদিস শরীফে রাসূল এইভাবে করছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখে ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখতে হবে, যেই বছর রমজান মাসের 29 তারিখে ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখতে হবে, 31 দিন কোন বছর রোজা রাখতে হবে না। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা চন্দ্রমাস হয়তো 29 দিনে হবে আর না হয় 30 দিনে হবে, 28 দিনে কোনো চন্দ্রমাস হবে না, 31 দিনে কোনো চন্দ্রমাস হবে না। তাহলে আল্লাহ যে কোরআনে বলেছিলেন গোনা বাসা কতক দিন, এটা ছিল অস্পষ্ট, ব্যাখ্যা করে রসুল হাদিস শরীফে করে দিয়েছেন সুস্পষ্ট। এক দেশ থেকে আরেক দেশে যদি যায় রোজা রেখে, দেশের বেশ কমের কারণে একজনের এক বছর 28 রোজা হইতে পারে, আমার ওই সেই রকম, দেশের ব্যবধানের কারণে একজনের 31 রোজা হইতে পারে, আমার হইতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু এক দেশে থাকা অবস্থায় 28 রোজা হবে না কখনো, 31 রোজা হবে না কখনো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন চন্দ্রমাস হয়তো 29 হবে না, হয়তো গেল। কোরআনে যদি কোনো ব্যাখ্যা না, কোনো কথার সুস্পষ্ট সমাধান পাই না, তাহলে তার ব্যাখ্যা খুঁজব কোথায়? কোন বিষয়ের পরিষ্কার সমাধান যদি হাদিসেও পাই না, তাহলে উম্মতের ইজমায় খুঁজতে হবে। ইজমা, উম্মত একমত হইয়া যে সিদ্ধান্ত দেবে এইটাই আল্লাহর দেওয়া সিদ্ধান্ত গণ্য হবে, গোটা উম্মত ঐক্যবদ্ধ ভাবে যে মীমাংসা দিবে এটি আল্লাহর দেওয়া মীমাংসা গণ্য হবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে দিয়েছে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, কোরআনেও নাই এর সমাধান, হাদিসেও নাই। এই জন্য রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন কে রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। সমস্ত সাহাবায়ে কেরাম একমতে সিদ্ধান্ত করলেন একমাত্র আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। দ্বিমতে না একমতে, বাস সাহাবায়ে কেরাম যে একমতে আবু বকরকে রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য ঘোষণা দিলেন, এটাতে আল্লাহর বেটু আছে না সাপোর্ট আছে? সাপোর্ট আছে। আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় হাদিসে বলে দিয়েছেন উম্মত একমতে যে মীমাংসা দিবে এটাই আল্লাহর সমর্থিত মীমাংসা, এই মীমাংসাই আল্লাহর সমর্থন, আল্লাহ সমর্থন করেন। এখন আবু বকরকে আমরা রাসূলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করি কোরআনে পাইয়া না হাদিসে পাইয়া? এখন যে লোকে বলে আমার আমি আর কিছু মানি না শুধু কোরআন আর হাদিস মানি, রাসূল আবু বকরকে রাসূলের প্রথম খলিফা মানো কি, মানো কি না বলো? যদি মানো না তাহলে তুমি পথভ্রষ্ট, তুমি সুজা পথে নাই, তুমি বেগা পথে আছো। আর যদি বলো মানি, বলো কই ভাইয়া মানছো, কোরআন আর হাদিস ছাড়া বলে তুমি কিছু মানো না, এখন কি মানছো? এই জন্য বলেছিলাম সিরাতে মুস্তাকিমের সাত ব্যাখ্যার প্রথম ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। দুই নম্বর ব্যাখ্যা হইল কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। প্রশ্ন ছিল হাদিস গেল কোথায়, জবাব হইল হাদিস আলাদা কিছু না কোরআনের ওই ব্যাখ্যা। পরিষ্কার হয়েছে কিনা বিষয়, হাদিস আলাদা কিছু নয়, হাদিস কোরআনেরই ব্যাখ্যা। যেমন ভাবে হাদিস কোরআন বহির্ভূত কিছুই নয় কোরআনেরই ব্যাখ্যা, ঠিক তেমনি ভাবে চার ইমামের চার মজাব হাদিস বহির্ভূত কিছুই নয় হাদিসের ওই ব্যাখ্যা। এটার একটা উদাহরণ শোনেন, বলতে অন্য দিন কোন হাদিসে আছে সিনায় হাত বাঁধার কথা, কোন হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধার কথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি সমাধান দিয়া বলেন সিনায় হাত বাঁধার হাদিস গুলি নারীদের জন্য, নাভির নিচে হাত বাঁধার হাদিস গুলি পুরুষের জন্য। হানাফি মজাব মানলে আমার কোন হাদিসটা অমান্য হইল? তারপরেও যদি বলে হানাফি মজাব মানি না হাদিস মানি, হানাফি মজাব বাদ দিয়া হাদিস মানো তো, দুইটা দেখি কেমনে মানো বলেন তো। মজহাব না মানলে হাদিস মানার পথ আছে? মজহাব না মানলে হাদিস মানার পথ নাই। কেন? মজহাব হাদিসের বাইরের কিছুই নয়, মজহাব শুধু হাদিসের দ্বারা যেই কথার পরিষ্কার সমাধান পাওয়া যায় না সেই কথার পরিষ্কার সমাধান হইল মজহাবে। এবার মূল কথার দিকে ফিরে যাই। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা সাতটা, এক নম্বর ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। বিরক্ত হবেন না, আমি বারবার জিজ্ঞেস করব, বলেন তো ইসলাম ধর্ম কোনটা? সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম, সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। দুই নম্বর, কোরআনের বর্ণিত পথ জান্নাতে পৌঁছার সোজা পথ। এবার বলেন কোরআন কোনটার, কোন জিনিসটার নাম? কোরআন আল্লাহর ওই ওহির নাম, যে ওহি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নাযিল করেছেন, শব্দ এবং মর্ম উভয়টা নির্ধারণ করে দিই। এখানে আরেকটু কথা বুঝার বাকি রয়েছে, সেটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মাফ করে দিবেন, জান্নাতে পৌঁছে দিবেন, এদের জান্নাতে ঢুকবার আগ পর্যন্ত অনেক বিপদ আপদ আছে। কি বলেন? দুনিয়ার বিপদ আছে, মরণের কষ্ট আছে, কবরের আযাব আছে, ফাঁকে ফুকে যে ডিউটি ভালো নেই ডিস্টার্ব হয়েছে, সাইড কাজের নাম ডিউটি, আমাদের কি ডিস্টার্ব? ডিস্টার্ব হইলে পানিশমেন্ট আছে, কথা বুঝতে পারেন? ডিস্টার্ব হইলে কি আছে? হয়তো দুনিয়ার জীবনে পানিশমেন্ট দেওয়া হবে তোমাকে, না হয় মরণের সময় পানিশমেন্ট, নাইলে কবরে পানিশমেন্ট, নাইলে হাসরের মাঠে পানিশমেন্ট, না হয় তুলসিদাত পার হওয়ার সময় পানিশমেন্ট। ডিউটি পালনকারী যারা ওলি হইয়া গেল, ওলি শব্দের এখন তো বন্ধু, যারা আল্লাহর বন্ধু হইয়া গেল, এদের কোন পানিশমেন্ট নাই। এখন বলেন ডিউটি আর ওভার ডিউটি কি ডিফারেন্স আছে? ঠিক তেমনি ভাবে সাইর কাজ করেনেওয়ালা বন্দা আর আল্লাহর ওলি বন্দায় আকাশ পাতাল ব্যবধান আছে। আজকের মতো এই সুন্নত, এই দুই নম্বর সুন্নতের আলোচনা এই পর্যন্ত রইল। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল। এটা দুই প্রকার, মুয়াক্কাদা জায়েদা। মুয়াক্কাদায় কি হয়? জায়েদা। মুয়াক্কাদা পালন করলে কি হয়, লঙ্ঘন করলে কি হয়? জায়েদা পালন করলে কি হয়, না পালন করলে কি হয়? পরিষ্কার হইল? সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা, সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। এই তিন নম্বর অর্থ যে নবীর তরিকা, এটা যেখানেই লঙ্ঘন করবে সেখানেই বেদাত, যেখানেই লঙ্ঘন করবে সেখানেই বেদাত। যেমন পাঁচ বেলার বেলায় নবীর তরিকা হলো আজান আছে, একামত আছে, জমাত আছে পুরুষের জন্য, খুতবা নাই, খুতবাও আছে, পাঁচ বেলার নামাজও খুতবাও আছে। খুতবা যদি চালু করে বলে জুম্মায় খুতবা পড়লাম, জোহরের সময় পড়লে দুষ কি? যে নবীর তরিকায় নাই, এটা তোমার মন গড়া, তোমার খুতবা পড়া বেদাত। জুম্মার নামাজে আজান আছে, একামত আছে, খুতবাও আছে, এই কারণে যদি ঈদের নামাজেও আজান একামত দেয়, জুম্মার নামাজে আজান দিতে পারলাম, একামত দিতে পারলাম, ঈদের নামাজে দিলে দুষ কি? বেদাত। কেন? নবীর তরিকা মতে ঈদের নামাজে আজানও নাই, একামতও নাই, দিলেই বেদাত। আজকে পরিষ্কার বুঝলেন কিনা বেদাত কোন জিনিসের নাম? সুন্নত কথার তিন নম্বর অর্থের উল্টাটার নাম বেদাত। নবীর সুন্নত কথার প্রথম নম্বর অর্থের বিপরীতের নাম বেদাত নয়, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থের বিপরীতের নাম বেদাত নয়, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থের বিপরীতের নাম হলো বেদাত। এবার দেখুন, পাঁচ বেলার নামাজ বলেন, জুম্মার নামাজ বলেন, ঈদের নামাজ বলেন, সব নামাজেই রুকু সেজদা আছে, কুরআন তেলাওয়াত আছে। জানাজার নামাজে রুকু সেজদাও নাই, কুরআন তেলাওয়াতও নাই। এখন জানাজার নামাজ পড়তে গিয়া যদি বলে সব নামাজে কুরআন তেলাওয়াত করলাম, জানাজায় করলে দোষ কি? অনেক বেদাতিরা এই প্রশ্নই করে, করলে দোষ কি? একমাত্র জবাব, একটাই দোষ, বেদাত। যে কাজ নবীর তরিকায় নাই সেই কাজ মন গড়া ভাবে করলে দোষ কি? আর কোন দোষ নাই, একটা দোষ, বেদাত। কথা বুঝলেন কিনা? তিন নামাজেই রুকু সেজদা করলাম, জানাজার নামাজে রুকু সেজদা করলে দোষ কি? আর কোন দোষ, একটা মাত্র দোষ কি? বেদাত। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান আমার উম্মতেরা, নবীর তরিকা মতো সওয়াবের কাজ করবা, মন গড়া মতে করলে সেটা বেদাত হবে, বেদাত করলেই জান্নাতে যাওয়ার সুযোগ হারিয়ে যাবে। মূল আলোচনার সঙ্গে কানেকশন আছে নি? মূল আলোচনা কোনটা? জান্নাতে যাওয়ার সুযোগ হারিয়ে যাবে, বেদাত করলেই জান্নাতে যাওয়ার সুযোগ পথ হারিয়ে যাবে, বাঁকা পথে জাহান্নামে চলে যাবে। গেল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। এবার শোনেন একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত ছেড়ে দেবে, সেই যুগে যেই ব্যক্তি সুন্নতে অটল থাকবে, 100 শহীদের সফল। আসরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত কি আমরা অনেকেই পড়ি না? আমিও অনেক সময় পড়ি। এই সুন্নতে যায় তা যদি একজনে পড়ে না, যা দুই নম্বর সুন্নত। তিন নম্বর সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, যে যুগে উম্মতে আমার তিন সুন্নত কথার তিন নম্বর অর্থ ছেড়ে দেবে, ওই যুগে যারা সুন্নত কথার তিন নম্বর অর্থে অটল থাকবে, 100 শহীদের তফল। সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। পুরুষের জন্য নাভির থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা সুন্নত, ফরজ। তুফি মাথায় দেওয়া, তার উপরে ফাগরিবা দাও। আমি নাভির থেকে হাঁটু পর্যন্ত কোনো কিছু পরলাম না, টুফিও দিলাম ফাগরিও বাঁধলাম, 100 শহীদের সব। কেন? এটা তো সুন্নত দুই নম্বর অর্থে, নবীর সুন্নত দুই নম্বর অর্থে যেটা, সেটার ফলাফল আগেই বলে দেওয়া হয়েছে। নবীর সুন্নতে অটল থাকলে যে 100 শহীদের সব পাওয়া যায়, এটা এক নম্বর অর্থে নয়, দুই নম্বর অর্থে নয়, তিন নম্বর অর্থে। যে যুগে মানুষ বেদাত করে, সেই যুগে যারা নবীর তরিকায় অটল থাকে, তারা পায় 100 শহীদের সব। এই লোনি হাদিসের মর্ম বুঝে আসলো কি পরিষ্কার? এবার মূল কথার দিকে ফিরে যাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ জান্নাতে পৌঁছার সুলাপথ। এখন বলেন আহলে সুন্নাত অর্থ কি? সুন্নতের অনুসারী। এবার বলেন কার সুন্নতে? রাসূলের সুন্নতে। এখানে সুন্নত বলতে কত নম্বর অর্থ বোঝা নিছে? তিন নম্বরটা। কত নম্বর বোঝা নিছে? আহলে সুন্নত ওয়াল জামাতের পথ যে জান্নাতে পৌঁছার সুযোগ পথ, আহলে সুন্নত অর্থ যে সুন্নতের অনুসারী। এক নম্বর কথা হইল কার সুন্নতের? নবীর সুন্নতের। দুই নম্বর কথা হইল কত নম্বর সুন্নতের? নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ যেটা, এই তিন নম্বর অর্থে নবীর সুন্নতের অনুসারীকে বলে আহলে সুন্নত। আর কোন বিষয়ে যদি নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থের দ্বারা সমাধান হয় না, বলে সাহাবায়ে কেরামের জমাতে সমাধান তালাশ করো। যদি সমাধান পাওয়া যায় তাইলে ওইটা মানলে হবে তুমি ওয়াল জমাত। দুই কথার দুইটা উদাহরণ দিয়ে শুনি। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ মহানবীর মেরাজের ঘটনার বিবরণ দিচ্ছেন, সে আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন। রসুলের মেরাজের ঘটনাটা ঘটেছিল রাত্রে, এই জন্য রসুলের মেরাজের ঘটনাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন রাত্রিকালীন ভ্রমণ, এর মানে হলো মেরাজ। বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। রব বলেন কোরআনের আয়াতে রসুলের মেরাজের ঘটনা কোথা থেকে কোথা পর্যন্ত উল্লেখ আছে? হারাম শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত উল্লেখ আছে। এই পর্যন্তই শেষ না আরো আছে? সেইটা কিন্তু কোরআনে নাই, সেইটুকু কোরআনে নাই, নবীর সহিহ হাদিসে আছে। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতার সাথে বুরাকের পিঠে আরোহণ করে একে একে সবগুলি আসমান পাড়ি দিয়ে সাত আসমানের উপরে সশরীরে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে বেশ দুদক পরিদর্শন করে এসেছে। কোরআনে আছে না হাদিসে আছে? ইসলামের কোন কথা বিশ্বাস করার জন্য কোন হাদিসের দরকার এখন দেখি মনে আছে কিনা। এখন লাগবে সহিহ হাদিস। সশরীরে নবী 27 মানের উপরে গেছিলেন প্রমাণ করতে হবে সহিহ হাদিস দ্বারা, অন্য হাদিস দিয়ে প্রমাণ হবে না। এইটা হইল নবীর তরিকা। ইসলামী আকীদা বিশ্বাস প্রমাণ করতে হলে ওই হাদিস লাগবে যেই হাদিসকে হাদিস শাস্ত্রের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। হ্যাঁ, সহিহ হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল সশরীরে বাকি ওই দিকেও গেছিলেন। তাহলে 27 মানের উপরে মহানবীর সশরীরই মেরাজের ঘটনা আমরা কোরআনে পাইয়া বিশ্বাস করলাম না নবীর সুন্নায় পাইয়া বিশ্বাস করলাম? এখানে সুন্না মানে সহিহ হাদিস, নবীর সহিহ হাদিসে আছে এই জন্য বিশ্বাস করলাম। এই জন্য আমি আহলে সুন্নত, আহলে সুন্নত জমাত বাকি রয়েছে। এতক্ষণ কি জমাতের দ্বারা ভাইছি? 27 মানের উপরে সশরীরে যাওয়ার ঘটনা কি জমাতের দ্বারা ভাইছি না সুন্নার দ্বারা ভাইছি? নবীর সুন্নার দ্বারা যা প্রমাণিত হয় তা বিশ্বাস করলে আহলে সুন্নত। এরপরে দেখুন, আগে বলেছি রাসূলের ইন্তেকালের পরে প্রথম খলিফা কে হবেন, এটা কোরআনেও নাই সুন্নায়ও নাই, সাহাবায়ে কেরামের জমাতের সিদ্ধান্ত। আমরা মেনে নিয়েছি, এখন হইলাম ওয়াল জমাত, এখন হইলাম ওয়াল জমাত। এই আহলে সুন্নত ওয়াল জমাত নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত কথা মানে, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত কথা মানে, এমন মুসলমানের নাম আহলে সুন্নত ওয়াল জমাত। এদের ফলো করলে সুদা পথে জান্নাতে যাবে। নবীর সুন্নতকে যারা ফলো করবে না, সাহাবায়ে কেরামের জমাতকে যারা ফলো করার যোগ্য মানে করবে না, এরা সিরাতে মুস্তাকিমে নাই, এরা সুদা জান্নাতে যাওয়ার সুদা পথে নাই, এরা বাঁকা পথে চলে গেছে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামকে ফলো করবে দূরের কথা, সাহাবায়ে কেরামকে দাগি দাগি বলে বাংলা ভাষায় অপরাধী সাব্যস্ত করার জন্য বর্তমান সমাজে বহু মুসলমান আদাজল খেয়ে লেগেছে। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাগণকে দোষী বলে, এদেরকে বলে দিও আমার সাহাবাকে যারা দোষী বলে তাদের উপর আল্লাহর লানত। প্রশ্ন জাগে কিনা, সাহাবারা কি জীবনে কোনো দোষ করেন নাই? দোষ করছে লোকটারে দোষী বললে লানত হবে কেন? দেখুন প্রশ্নটা কত সুন্দর, প্রশ্নটা খুব সুন্দর। সাহাবায়ে কেরাম কি জীবনে কোনো দোষ করেন নাই? অবশ্যই জিনা পর্যন্ত করেছেন কোন কোন সাহাবি, যে কোনো দোষ না, জিনা করা কোনো দোষ না, জিনা পর্যন্ত করেছেন কোন কোন সাহাবি। তাহলে জিনা করেছেন, দোষ করেছেন, বলবো আমার উপর আল্লাহ লানত হবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লা মাগফিরাতা লাহুম। আমি সব নাই, কেউ কেউ তো ভুল ধরে না। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমতে আসলে যারা আসতে কথা বলে, এরা আপনারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপস্থিতি সামনে গেলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে গেলে যারা আসতে কথা বলে তারা আপনারা সবাই কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে আসলে যারা আসতে কথা বলে এরা একমাত্র সাহাবায়ে কেরাম। কোন তাবেঈন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে যাওয়ার সৌভাগ্যই জীবনে লাভ করেনি, একমাত্র সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পবিত্র দরবারে আসলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে আসলে যারা আসতে কথা বলে আমি আল্লাহ এদের জীবনের সব দোষ মাফ করে দিলাম। গুনাহ করলে দোষ হয় কার দরবারে? তিনি মাফ করে দিলে, আপনি মাফ না করলে ওয়ালাটাকে আল্লাহ বলেন মাফ করে দিছি, এক হয় মাফ নাই। এত বড় পণ্ডিত পাওয়া যায় কোথায়? এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে, লাহুম মাগফিরাতুন লা মাগফিরাতা লাহুম না, তাদের মাফ নাই না। আল্লাহ বলেন মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। অনেক লোক ইজে বলার সময় নাই। আল্লাহ বলেন আমার নবীর সাহাবাগণের অন্তরকে আমি তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি, পরীক্ষা করে পাইছি। অতীত জীবনে যত ভুল ত্রুটি গুনাহাতা করেছিলেন এমন ভাবে লজ্জিত হইছেন, নিজে জিনা করার পরে নিজে প্রাণদণ্ডের শাস্তি মাথা পেতে গ্রহণ করেছেন। একজন সাহাবি জিনা করলেন, রসুলের সামনে গিয়ে বলেন, রসুল আমি তো জিনা করছি, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো জাহান্নামের শাস্তি যোগ্য হয়ে গেছি, রসুল কি করলে আমি মাপ পাইতে পারি? রসুল বলেন, তুমি মনে হয় জিনা করছো না, একটু হয়তো অন্য কিছু করছো, চেহারা ফিরাই নিছেন। সে ওই দিক দিয়ে গিয়ে আবার বলেন, না হুজুর আমি জিনাই করছি, আমাকে পবিত্র করার ব্যবস্থা করুন। রসুল আবার বলেন, তুমি মনে হয় জিনা করছো না, অন্য কিছু করছো, আবার চেহারা ফিরাই নিছেন, আবার ওই দিকে গিয়ে বলেন, না হুজুর আমি জিনাই করছি, আমাকে পবিত্র করুন। তার জানা ছিল জিনাকারকে পবিত্র করার ব্যবস্থা প্রাণদণ্ড, জানা ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারবার অস্বীকার করলেন, চারবারও তিনি স্বীকার করলেন, না আমি জিনাই করছি, আমাকে পবিত্র করুন। রসুল অর্ডার দিলেন, তাকে প্রাণদণ্ড দাও। প্রাণদণ্ড দিতে গিয়া তার শরীর থেকে ফিনকি দিয়া রক্ত বাহির হইয়া, যে প্রাণদণ্ড দেওয়ার জন্য যাদেরকে দায়িত্ব ছিলেন তাদের একজনের কাপড়ে পড়লো, আর কাপড়ে পড়ার পরে তিনি তার একটা একটু গালি দিলেন, তুমি বদবখত, তুমি হতভাগ্য, তোমার রক্তে আমার কাপড় পড়লো। আল্লাহর রসুলের চক্ষু লাল হয়ে গেল, বলুন সাবধান, আমার সাহাবীকে বদবক বলো না। যে পরিমাণ তওবা করেছে আল্লাহর দরবারে, এই পরিমাণ তো একজনের তওবার দ্বারা যদি অন্য সাহাবীর গুনাহমাফের কোনো বিধান আল্লাহর থাকতো, এই আমার একটা সাহাবীর তওবার কারণে সমস্ত আরব জাহানের পাপী কুলকে আল্লাহ মাফ করেছে। সাহাবীরা দুষ করেছিলেন কিনা এই পর্যন্তই শেষ। এলে অর্ধেকটা যে বলে আর বাকি অর্ধেকটা বলে না, সে কেমন সাচ্চা মুসলমান? সাহাবায়ে কেরাম দুষ করেছিলেন এটা বলে, এরপরে কিভাবে দুষ থেকে মুক্ত হয়েছিলেন সেটা বলে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, সাহাবি জিনা করেছিলেন এটা বলার পরে তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, ওইটা যারা বলে না এদের জন্য জিনা করেছেন বলা হারাম। কথা পরিষ্কার হয়েছে না? পরিষ্কার হয়েছে না? সাহাবি জিনা করেছেন এই পর্যন্ত কই আর কয় না, হারাম। হালাল হইব কিভাবে? এইভাবে তওবা করেছেন যে কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই পর্যন্ত বললে হালাল, ওই পর্যন্ত না বলে অর্ধেকটা বলা দুষ করেছিলেন বলে, আর কিভাবে তওবা করেছিলেন আল্লাহ কেমন ভাবে মাফ করেছিলেন ওইটা বলে না, এরাই কুচক্রি। এই জন্য তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এ আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাগণের সমালোচনা করে, বলে দিও আমার সাহাবাগণের সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর লানত। এবার বলেন, সাহাবাগণ সমালোচনার জন্য না ফলো করার জন্য? সাহাবায়ে কেরামের জামাতকে ফলো করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, সমালোচনা করলে নয়। এবার আসুন কথা ফিনিশিং দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কুরআন যেকে বলেছেন সিরাতে মুস্তাকিম, সূরাতুল ফাতিহায়ও বলেছেন সিরাতে মুস্তাকিমের অর্থ হইল সোজা পথ, ব্যাখ্যা হইল সাতটা। এক নম্বর ব্যাখ্যা ইসলামের পথ, দুই নম্বর ব্যাখ্যা কোরআনের পথ, তিন নম্বর ব্যাখ্যা নবীগণের পথ, চার নম্বর ব্যাখ্যা সিদ্দিকগণের পথ, পাঁচ নম্বর ব্যাখ্যা শহীদগণের পথ, ছয় নম্বর ব্যাখ্যা সালেহগণের পথ, সাত নম্বর ব্যাখ্যা আহলে সুন্নাতুল জামাতের পথ। আহলে সুন্নাতুল জামাত কাকে বলে? যারা নিজের ঈমান আমল সহি কিনা গলত যাচাইয়ের জন্য নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি বিশ্বাস করে। এবার কোনটা সুজাফত ক্লিয়ার হইছে? ক্লিয়ার? আমার ইমান আমল সহিনি না সহিনা যাচাই করবো নবীর সুন্নতের দ্বারা, আমার ইমান আমল সহিনা গলত যাচাই করবো সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা। আল্লাহ বলেন, তুমি বেসতে যাওয়ার সুজাফতে আসো, তুমি মরবে আর সুজা বেসতে যাবে। আল্লাহ আপনাদের আমাদেরকে তিসপাড়া কোরআনের সিরাতে মুস্তাকিম, সুরাতুল ফাতিহার সিরাতে মুস্তাকিম বুঝার এবং সেই সিরাতে মুস্তাকিমের পথের পথিক হওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অনেকগুলি প্রশ্ন, নামাজের তো সময় হয়ে গেল, কালকের জন্য প্রশ্নগুলি থাকুক, মেহরবানি করে কালকে আমার হাতে দিবেন, একজনের দায়িত্ব রাখুন। এরা তো সবাই যাবে না।